আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের উপস্থিত এবং প্রত্যেক দর্শেই যারা আগ্রহের সাথে উপস্থিত হন তাদের জন্য আমাদের তরফ থেকে খাস দোয়া এবং মক্তব তো বটেই, বিশেষ করে আমাদের পক্ষ থেকে বিশেষ শুক্রিয়া। আল্লাহ তালা আপনাদের রুজি রোজগারে বরকত দিক, বিশেষ করে যে ভাইরা আগ্রহের সাথে আমাদেরকে খাওয়াচ্ছেন, এ কথা আগেও বলেছি আপনাদেরকে জানাবার জন্য না, যারা দেখছেন আমাদেরকে তাদেরকে জানাবার উদ্দেশ্যে বলি যে আমরা এখানে এই দর্শের পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কিছু লোক তারা নিজেরা দায়িত্বভার নিয়ে রান্না বান্না করে আপ্যায়নের সাথে আমাদেরকে পানাহার করান, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দেন। আর এই দর্শের মজলিসের বরকতে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তালার কাছে আমরা কামনা করি যে আমরা যা শুনি তা যেন মানতে পারি এবং মানার পরে আমরা দাওয়াতের কাজ করতে পারি, আর এই পথে যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহুম্মা আমিন। আজকে এক মহান চরিত্রের অধিকারীর কথা বলবো। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় চরিত্রবান ব্যক্তিত্ব কার, কে সবচেয়ে সুন্দর চরিত্র কার ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কি চরিত্র ছিল? তার মতো কি আমরা হতে পারব? না, কিন্তু হওয়ার চেষ্টা করতে হবে, তার মতো হওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে। এমনকি মহান আল্লাহর যে সমস্ত নাম ও গুণাবলী আছে সেই গুণাবলীর মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলো আমাদের মাঝে আনার চেষ্টা করতে হবে। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র ছিল সেই চরিত্রে চরিত্রবান হতে আমাদেরকে হবে। অনেক মানুষ আছে কোন মানুষকে ভালোবাসে কিন্তু তার আদর্শ গ্রহণ করে না, এরকম আছে না? নেই, বল আমি তোমাকে ভালোবাসি, দরকার হলে তোমাকে পুজো করব, কিন্তু তুমি যেটা বলছো ওতে আমি নেই, পারব না। এটা কোন লাভ হবে? তার পূজা করবে, তার তাকে শ্রদ্ধেয় বলে খুব প্রশংসা করবে কিন্তু মানবে না, কোন লাভ হবে? কোন লাভ হবে না। এক মহিলা স্বামীর বাড়িতে সংসার করতে এসে স্বামীর প্রশংসা করে কিন্তু স্বামীর খিদমত করে না, স্বামীর কথা মেনে চলে না, এমন মহিলা সেই বাড়িতে ভালো বধূরূপে পরিচয় দিতে পারবে না? বরং এমন এক সময় আসবে যে তোকে তাকে বলবে তোকে তালাক, তোর মাকে তালাক, বলবে না? বলবে না, তাকে রাখবেই না, বাড়িতে রাখবে না। তো আমরা চেষ্টা করব তার মতো হতে, কিন্তু আমরা পারবো না, জানি তার মতো হতে আমরা পানি না, তবুও চেষ্টা করতে হবে যথাসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র ছিল সেই চরিত্রের মতো চরিত্র আমরা গঠন করব, আমরা নিজেদের মাঝে প্রতিষ্ঠা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল মহান চরিত্র। তিনি নবী হওয়ার পূর্বেও ছিলেন সুচরিত্রবান, এ নয় যে নবী হওয়ার পরে ওহি এলো তারপর সুচরিত্রবান হন, না, তিনি প্রকৃতিগতভাবেই সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। আর নবী হওয়ার পরে অবশ্যই, যেহেতু তার চরিত্র ছিল কোরআনের বাস্তব রূপ। মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, সাহাবারা জিজ্ঞেস করলেন, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল? জবাবে কি বললেন? কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। তোমরা কি কোরআন পড়ো না? কোরআনে যা কিছু আছে তারই বাস্তবায়ন এই ব্যক্তিত্বে, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সমস্ত চরিত্র হল কোরআনের ছায়া, সমস্ত চরিত্র হল কোরআনের ব্যাখ্যা, সমস্ত কাজকর্ম যত রকমের ভালো ভালো তার ভালো কর্মই আছে, ভালো ছাড়া খারাপ নেই, সমস্ত কর্মই হচ্ছে কোরআনের ছায়া, কোরআনের ব্যাখ্যা। কোরআনের নির্দেশ অনুযায়ী তার চরিত্র গঠিত ছিল, তিনি কোরআনের আদেশ পালন করতেন, নিষেধ বর্জন করতেন এবং তার অঙ্গীকার ও ধমক অনুসারে নিজের জীবন পরিচালনা করতেন। কার? কোরআনের। কোরআনের কারিমে যে চরিত্রের নিন্দা করা হয়েছে তিনি সেই চরিত্র থেকে দূরে থেকেছেন, আর যে চরিত্রের প্রশংসা করা হয়েছে সেই চরিত্রে চরিত্রবান ছিলেন তিনি। আল কোরআনই ছিল তার সচ্চরিত্র, তার উৎস, তার বাণী ছিল তার সুন্দর চরিত্রের অলঙ্কার। মহান চরিত্রের অধিকারী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন সারা বিশ্ব জাহানের জন্য রহমত ও করুণা স্বরূপ। এই কথা আপনারা জানেন, কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন রূপে তিনি প্রেরিত হয়েছিলেন। আর রহমত মানে কি? করুণা। যে মানুষটা করুণা হবে মানুষের জন্য সেই মানুষের চরিত্র কেমন হবে এটা আন্দাজ করা যায়, অনুমান করা যায়। তার চরিত্রই ছিল করুণা, তিনি খুদ ছিলেন করুণা। তো যিনি, যার ব্যক্তিত্বই করুণা, তার মাঝে করুণা ছিল, তিনি করুণা প্রদর্শন করতেন, অতএব তার ব্যক্তিত্ব করুণায় পরিপূর্ণ। কিন্তু এই করুণা পেয়েছিলেন কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে, এবং কোরআনের মাধ্যমে। কোরআনেও সে কথা বলা হয়েছে, আল কোরআন হল সারা বিশ্ব জাহানের জন্য রহমত ও করুণা। এই কোরআন সারা বিশ্বের জন্য, মুসলিমদের জন্য শুধু না, সারা বিশ্বের মানুষের জন্য হচ্ছে, এমনকি পশু পক্ষীর জন্য করুণা। এই কোরআন পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে, করুণাময় নবীর উপর অবতীর্ণ হয়েছিল করুণারূপ মহাগ্রন্থ আল কোরআন। মহান আল্লাহ বলেছেন, ইয়া ইউহান্নাস কদ জাআকুম কদ জাআতকুম মাওয়াইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব জাতি, তোমাদের মাঝে তোমাদের প্রতিপালকের তরফ হতে উপদেশ ও অন্তরের রোগের নিরাময় এবং মুমিনদের জন্য পথ প্রদর্শক হিদায়াত এবং রহমত করুণা স্বরূপ সমাগত হয়েছে এই কোরআন। আল্লাহ তাআলা সূরা নাহলের 64 নম্বর আয়াতে বলছেন, ওমা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইনা লাহুমুল আল্লাযী ইখতালাফু ফীহ লিতুবাইনা লাহুমুল আল্লাযী ইখতালাফু ফীহ وَهُدًى وَرَحْمَةٌ لِلْقَوْمِ لِقَوْمٍ يُؤْمِنُونَ وَهُدًى وَرَحْمَةٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ। আমি তোমার প্রতি গ্রন্থ এই জন্যই অবতীর্ণ করেছি যাতে তারা যে বিষয়ে মতভেদ করে সে বিষয়ে ফায়সালা নিতে পারে, তাদেরকে তুমি তা সুস্পষ্টভাবে কোরআন দিয়ে বুঝিয়ে দিতে পারো। লে তুবাইনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহ, আর মুমিনদের জন্য পথ নির্দেশ ও রহমত স্বরূপ। এখানেও তাই সূরা জাসিয়া 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাযা বাসায়িরুল লিন-নাস ওয়া হুদা ওয়া রাহমাতুল লিকাওমিন ইউকিনুন। এ কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হিদায়ত ও রহমত সারা বিশ্বের মানুষের জন্য, বিশ্ব মানবতার জন্য এই কোরআন হল রহমত। কিন্তু এ কোরআনের বিরোধী লোক আছে না নেই? এ কোরআন থেকে করুণা নেওয়ার মতো লোক বেশি না কম? নিতান্তই কম। কোরআন মানুষের জন্য হেদায়েত, কোরআন মানুষের জন্য রহমত। তো মানুষ রহমত পেল না কেন? যারা সকালবেলায় উঠে চোখ মেলে তাকাবে, ঘুম ছেড়ে বিছানা থেকে উঠবে, তারাই তো সকাল পাবে। আমরা যদি না জাগি মাগো, কেমনে সকাল হবে? সকাল হবে না আপনার ঘুমিয়ে, দুপুর বেলায় উঠলে দুপুরে সকাল হবে আপনার। যেমন যাদের কাজ ধান্দা নেই, দেখছেন কখন সকাল হয়। চোখ না খুললে আপনার সকাল হবে না, আর আপনি ওষুধ না খেলে আপনার কাজ দেবে না। আপনাকে প্রেসক্রিপশন লিখে দিল ডাক্তারের, ডাক্তারের প্রেসক্রিপশন লিখে দিল, আপনার হয়তো মাথা ব্যথা হচ্ছে, দাঁতে যন্ত্রণা হয়েছে, এটা প্রেসক্রিপশন লিখে দিল, দিয়ে আপনি প্রেসক্রিপশনটা নিয়ে যদি হাতে বাঁধেন আপনার মাথা ব্যথা ভালো হবে? পকেটে রাখলে হবে নাকি ওষুধ কিনে খেতে হবে? সেই অনুযায়ী ওষুধ কিনে যেভাবে বলা হয়েছে এটা খাবেন না সেটা খাবেন না, নিষেধ আসে, আদেশ নিষেধ করা হয়েছে। এই ধরুন আপনার সুগার, এখন সুগার তো প্রায় পাঁচটা লোকের মধ্যে বোধহয় একটা সুগার, তাই না? তো তাকে যদি বলা হয় তুমি মিষ্টি খেও না, চিনি খেও না, এই ওষুধটা খাও, এখন সে ওষুধ খাবে না, উল্টে চিনি খাবে, বড় বড় রসগোল্লা দেখে সামাল দিতে পারবে না, এইভাবে তারই ঝোল পড়বে। তাহলে সেই ব্যক্তি কি এই সুগার থেকে পরিত্রাণ পাবে? কোনদিন না। সারা বিশ্বের জন্য করুণা এসেছে, করুণা তুমি গ্রহণ করবে তবে তো করুণা পাবে। সূর্যের আলো তার কাছে আসবে যে চোখ মেলে তাকিয়ে দেখবে, তারা করুণা গ্রহণ করেনি। পরন্তু কোরআন হচ্ছে করুণা, কারণ এই কোরআনই বলছে যারা কাফের তাদের সঙ্গে কি ব্যবহার করো, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো। তাহলে যদি কোরআন বলতো যেমন বলা হয়েছে যারা মুসলিম বিদ্বেষী তাদের জন্য বলা হয়েছে, যদি বলতো এদেরকে হত্যা করে ফেলো, সমস্ত মানুষকে হত্যা করে ফেলো, যে মুসলমান হবে না তাকে হত্যা করে ফেলো, এরকম কোরআন বলেছে? বলেনি। তার মানেই হল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জমিনে আল্লাহ মানুষ সৃষ্টি করা মানুষ আল্লাহর খাচ্ছে, আল্লাহকে মানছে না। আল্লাহ ইচ্ছা করলে বলতেন সবাইকে ধ্বংস করে দাও, কিন্তু আল্লাহ সে ইচ্ছা নয়, আল্লাহ ধ্বংস করতে চান না। অতএব কোরআনের মাধ্যমে বলা হলো মানুষকে যে তাদেরকে দাওয়াত দাও, দাওয়াত গ্রহণ করলে ভালো, আর যদি দাওয়াত গ্রহণ করে নেয় তো ভালো, দাওয়াত গ্রহণ না করলে যদি থাকতে চায় শান্তির সাথে জিজিয়া দিয়ে বাস করুক, আর যদি তাও না চায় শেষ পর্যন্ত যদি বিরোধিতাই করতে চায় তাহলে কি আছে, জিহাদ আছে। এ কথা কোরআনে বলা হয়েছে, কোরআন হচ্ছে করুণাস্বরূপ মানুষের জন্য। কেন আপনার বিরুদ্ধে জেহাদ করা হবে? জেহাদ কি খোনাখুনি নয়, কাটাকাটি না, নিশ্চয়ই আপনাকে সোজা পথে আনার জন্য। যদি আপনি সহজভাবে না আসেন কঠিনভাবে আনতে হবে আপনারই ভালোর জন্য। অনেক সময় ডাক্তার কাটাকাটি করে অপারেশন করে না, কারণ সর্বনাশ, এই চাকু দিয়ে সর্বনাশ করছে না, ওরই ভালোর জন্য কি করা হচ্ছে, পেট চেরা হচ্ছে, বুক চেরা হচ্ছে, ব্রেন চেরা হচ্ছে, ওরই ভালোর জন্য। এটা কাটাকাটি শুধু বাইরে থেকে দেখতে লাগে, কিন্তু কাটাকাটি দরকার হলে করতে হবে, ওষুধ খেয়ে হচ্ছে না অপারেশন করতে হবে, করতে হবে। দাঁতে যন্ত্রণা হচ্ছে, ব্যথা যায় না, তখন দাঁত তুলে ফেলতে হবে। এমন রোগ আছে একটা আঙুলে ধরেছে, আঙুলটা কেটে ফেলতে দরকার আছে না নেই, এগুলো কাটাকাটি কিন্তু প্রয়োজন আছে। তেমনি জেহাদের প্রয়োজন আছে, কার প্রয়োজনে, মানুষেরই প্রয়োজনে, মানুষের করুণার জন্য, করুণা যাতে তার কাছে যায়, সে যেন পরকালে গিয়ে জান্নাত পায়। সৃষ্টিকর্তা ব্যবস্থা করে দিয়েছেন, কোরআন হল সৃষ্টিকর্তার তরফ থেকে সারা সমগ্র সৃষ্টির জন্য রহমত। কোরআন বলছে তোমরা পশু পক্ষীর সঙ্গে কি ব্যবহার করো, সৎ ব্যবহার করো। আমভাবে কোরআনে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার ব্যাখ্যা করে দিয়েছেন যে তোমরা গাছের প্রতি ব্যবহার ভালো করো, গাছের প্রাণ রক্ষা করো, তাই না? গাছ সম্পর্কে বলা হয়েছে যে এমনকি কেয়ামত যদি কায়েম হয়ে যায়, আপনি সিঙ্গারে ফুৎকার শুনছেন যে কেয়ামত হবে, কেয়ামতের সিঙ্গারের ফুৎকার শুনছেন, আর হাতে আপনার একটা চারা আছে, শাহ আলমের হাতে একটা চারা আছে, লাগাবে মাঝরাতে, লাগিয়ে ফেলো, কি গুরুত্বটা বুঝতে পারছেন? তার মানে গাছের চারাটা যে কেয়ামত কায়েম হয়ে গেছে, আবার কে কে খাবে, কে ফেলে দি না, তবুও লাগাও। গাছ লাগানোর গুরুত্ব কি? যে এই যে বড়ই গাছ কেটে ফেলবে, এখানে আরবে বড়ই গাছই বেশি, বড়ই গাছ কেটে ফেলবে তার জাহান্নামে যাওয়ার কথা বলা হয়েছে। অকারণে গাছ কাটা যাবে না, গাছের প্রাণ রক্ষা করতে হবে। তাহলে করুণা হল না, গাছের জন্য করুণা, পশু পক্ষীর জন্য করুণা, ফালতু পশু হত্যা করা যাবে না, যেটা খাওয়ার অনুমতি আছে মানুষের জন্য, সবকিছু সৃষ্টি অনুমতি যেখানে আছে খাবে, বাকি অপ্রয়োজনে তোমরা অপচয় করবে না, নষ্ট করবে না। যাই হোক, কোরআন হচ্ছে করুণাস্বরূপ, তিনি প্রেরিত হয়েছিলেন সারা বিশ্বের জন্য রহমত ও করুণাস্বরূপকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে হেদায়েতে আনার জন্য প্রেরিত হয়েছিলেন, মানুষের প্রতি করুণাস্বরূপ এসে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য প্রেরিত হয়েছিলেন। রহমতের কিতাবে রহমান ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই রহমতের কিতাবই রহমতের নবী সাল্লামকে রহমতপূর্ণ চরিত্রের অলঙ্কৃত করেছিল, তাই তিনি ছিলেন সকল মানুষের চাইতে সবচেয়ে বেশি চরিত্রবান, যেহেতু তিনি ছিলেন পরিপূর্ণ মানব। মানবতার সকল সদ্গুণ তার মাঝে একত্রিত ছিল, সকল প্রশংসনীয় গুণ তার মধ্যে ছিল, আর সেই সমস্ত প্রশংসনীয় গুণের আধার ছিলেন তিনি। তিনিই মহান আল্লাহর সাক্ষ্য, তারই জন্য মহান আল্লাহর সাক্ষ্য ছিল, তার চরিত্রের জন্যই মহান আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহু আকবার, নিশ্চয়ই হে নবী আপনি বিশাল এক চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন, আল্লাহু আকবার। আর তার চরিত্রই হল কোরআন, সেটাও বিশাল মহাগ্রন্থ আল কোরআন, তার চরিত্র হয়ে গেল খুলুকুন আযীম, বিশাল চরিত্র। আর কেউ কেউ ব্যাখ্যায় বলেছেন যে বিশাল চরিত্র হল দীন, অর্থাৎ পুরো দীনটাই তারই চরিত্র, নিশ্চয়ই পুরো একজন পরিপূর্ণ মানব হবে সেই ব্যক্তি যে পরিপূর্ণ মুসলিম। একটা মানুষ যদি পরিপূর্ণ মুসলিম হয় সেই হতে পারবে পরিপূর্ণ মানুষ। ইসলাম ছাড়া কোন মানুষ মানুষ হতে পারে না, কারণ মানুষ হতে গেলে যে সমস্ত গুণাবলীর দরকার কোথায় আছে? সৃষ্টিকর্তার পক্ষ থেকে ইসলামে আছে। সুতরাং যে হবে মুসলিম, পরিপূর্ণ মুসলিম, নামে মুসলিম না, নামকেও আসতে মুসলিম না, যে আসল মুসলিম, খাঁটি মুসলিম, ইসলামের সমস্ত কিছু যে মান্য করে, সেই মুসলিমই হচ্ছে প্রকৃত মানুষ। কিন্তু বর্তমানে অনেকে দেখছে মুসলমানরা, ভাবছে মুসলমানরা খারাপ, মুসলমানরা এই, মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা নোংরা, মুসলমানরা ব্যভিচারী, মুসলমানরা ধোকাবাজ, মুসলমানরা খেয়ানতকারী। এগুলো তাদের আমল নয়, এগুলো তো ইসলাম বলছে না, ইসলাম তো বিরোধিতা করছে। অর্থাৎ পরিপূর্ণ মানুষ হচ্ছে সেই যে ইসলামকে পরিপূর্ণরূপে পালন করে। আইয়াল্লাযীনা আমানুদখুলু ফিসসিলমি কাফা, মানে না, আর মানে না বলে সে পূর্ণ মুসলিম না, আর পূর্ণ মুসলিম নয় বলে সে পূর্ণ মানব হতে পারে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ মানব, তিনি ছিলেন দিনের ধারক ও বাহক, আর সচ্চরিত্রতা সেই দিনেরই বিধান, সেই দিনদারি ও ধার্মিকতা যার বয়ান কোরআনে আছে, তাই হল তাঁর মহান চরিত্র। আরো গভীরভাবে পরিধান করলে দেখা যাবে এই মহানতার কারণ হল তিনটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সবচেয়ে মহান, তার কারণ কি? তিনটি। নম্বর এক, তার মধ্যে ছিল কোরআনের আদব, এই সৎ চরিত্রটা কোথা থেকে এসছে? কোরআন থেকে। নম্বর দুই, তার মধ্যে ছিল পরিপূর্ণ দীনে ইসলাম, কাছাকাছি পরিপূর্ণ দীনে ইসলাম ছিল তার মধ্যে। নম্বর তিন, তিনি ছিলেন সুশীল প্রকৃতির অধিকারী, প্রকৃতিগতভাবেও তিনি চরিত্রবান। প্রকৃতিগতভাবে আর দিনদারিভাবে আমি আগে বলেছি দুটোর মধ্যে পার্থক্য কি। একটা মানুষ আছে প্রকৃতিগতভাবে ঠান্ডা মেজাজ, তাকে যতই রাগের কথা বলেন রাগে না, আর কিছু মানুষ আছে সামান্য কথা বললেই ত্রিং করে লাফিয়ে, তাই না? এগুলো হচ্ছে প্রকৃতিগতভাবে। ওকে যদি বলা হয় শান্ত হতে, শান্ত হতে পারে, কিন্তু প্রকৃতিতেই আছে চট করে রেগে যাবে। যেমন আপনি এই যে বলে বলা হয় রাগ যে, হ্যাঁ এর সুগার আছে তো ওই জন্য রাগটা বেশি, বলে না বলে না। এমনি দেখবেন বাসায় ঝগড়া হচ্ছে, তখন কে বলে তোমার প্রেশার চেক করতে হবে, তার মানে কি তোমার প্রেশার বেশি আছে, প্রেশার বেশি থাকলেই তো রাগ বেশি হবে। তো এইভাবেই মানুষের প্রকৃতিগতভাবে অনেক গুণ থাকে যেগুলো আপনার দিন ধর্মের দরকার নেই। এই জন্যই আপনি বহু অমুসলিমকে দেখবেন তারা চরিত্রবান, তাই না? কিছু কিছু ক্ষেত্রে চরিত্রবান, কোন কোন মুসলিম অমুসলিম দেখবেন সে মিথ্যা বলে না, বলে আছে না নেই। কোন কোন অমুসলিম দেখবেন সে খেয়ানত করে না, কোন কোন অমুসলিম দেখবেন ব্যবহার অমায়িক, আমি তার সঙ্গে কথা বলবেন, কথা বলে তার সঙ্গে যান জুড়িয়ে যাবে। কোন কোন অমুসলিম দেখবেন ফাঁকিবাজি করবে না, এই জন্য দেখবেন সৌদিরা কাকে পছন্দ করে মুসলিমের তুলনায়, অমুসলিমকে কেন পছন্দ করে? যেহেতু তাদের মধ্যে কি থাকে, এই জিনিসটা থাকে, দিন নাই কিন্তু চরিত্র আছে। তারা এক কথা হচ্ছে যে তারা এই দেশে এসে, মুসলিম দেশে এসে ভয় পায়, তার জন্য চরিত্র ভালো দেখায়, বা এমনি স্বাভাবিক চরিত্র হতে পারে। তো অমুসলিমরা চরিত্র কোত্থেকে পেল? তাহলে দিন ছাড়াও চরিত্র প্রকৃতিগতভাবে মানুষের মাঝে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতিগতভাবে চরিত্র সুন্দর ছিল, তার উপরে আবার কোরআন, তার উপরে আবার ইসলাম পুরো। সুতরাং তিনি এই তিন ভাবে চরিত্রে পুরোধা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি মধ্যে আল্লাহর তাকওয়া ও সচ্চরিত্রতা একত্রিত ছিল। তাকওয়া বান্দা ও তার প্রতিপালকের মাঝে সম্পর্ক সুন্দর করে, আর সচ্চরিত্রতা বান্দা ও সৃষ্টির মাঝে সম্পর্ক সুন্দর করে। তাকওয়া আল্লাহর ভালোবাসা অবধারিত করে, আর সচ্চরিত্রতা মানুষকে তার ভালোবাসার প্রতি আহ্বান করে। আপনার চরিত্রতার এই ব্যাখ্যা ইবনুল কাইয়িম দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর এই চরিত্র হওয়ার কারণ কি। সচ্চরিত্রতা চারটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, চারটি স্তম্ভ, সেই স্তম্ভ ছাড়া সুচরিত্রের ইমারত খাড়া থাকতে পারে না। আর তা হল, নম্বর এক সবুর, সবর ধৈর্যশীলতা, নম্বর দুই নৈতিক পবিত্রতা। নৈতিক পবিত্রতা মানে, নৈতিক পবিত্রতা মানে হচ্ছে যে কোনো যৌনাচার, কোন মেয়ে ছেলের সঙ্গে নষ্টি ফষ্টিতে নেই, কোন ছেলের সঙ্গে সমকামিতায় নেই, যৌনাচার অশ্লীলতা যাকে বলে এসবে নেই, এ হচ্ছে তাকে কি বলে, আমরা সাধারণত চরিত্রবান তাকেই বলা হয়, না ছেলেটা চরিত্র ভালো, তার মানে কি এই শ্রেণীর কোন নষ্টি ফষ্টিতে নাই। তাহলে প্রথমে হচ্ছে ধৈর্য, ধৈর্যের সাথে কি হলো, ধৈর্যের পরে যে আপনি হচ্ছেন পবিত্র মানুষ, আপনি হচ্ছেন সুন্দর চরিত্র আপনার। নম্বর তিন সাহসিকতা, সাহসিকতা বীরত্ব। আর নম্বর চার হচ্ছে ন্যায় পরায়ণতা। ঠান্ডা মাথায় আছেন তাও আপনি ন্যায় পরায়ণ, আর গরম মাথা হলেও আপনি ন্যায় পরায়ণ। গরম হলেই যে আপনার রাগ হলেই আপনি অন্যায় কাজ করবেন বা ইনসাফ করবেন না তা নয়, ইনসাফ ঠিক আছে। এই চারটে চরিত্রের, এই চারটে গুণের উপরে সচ্চরিত্রতা নির্ভরশীল। এই চারটে গুণ হল সচ্চরিত্রতার স্তম্ভ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই চারটেই স্তম্ভ মজুদ ছিল। বীর, তিনি ছিলেন সাংঘাতিক বীর, সাংঘাতিক সাহসিক। তিনি ছিলেন ধৈর্যশীল, তার মতো ধৈর্যশীল দুনিয়াতে আর কেউ নেই। কি বিশাল বিশাল বিপদ এসছে তার উপরে ছোটবেলা থেকেই দেখুন, ছোটবেলা থেকেই মায়ের পেটে থাকতেই বাপকে হারালেন, তারপরে ছ বছর বয়স হল মাকে হারালেন, তারপরে দাদা কাছে দাদাকে হারালেন, তারপরে চাচা চাচাকে হারালেন। এইভাবে কত স্ত্রী হল, এক সুন্দর একজন সহায়িকা স্ত্রী পেয়েছিলেন কিন্তু স্ত্রীও হারালেন, এইভাবে কত ধৈর্য ধরেছেন। তারপরে যুদ্ধে, যুদ্ধের ময়দানে কত কষ্ট পেয়েছেন, তাইফে গিয়ে কত কষ্ট পেয়েছেন, দাওয়াতের ক্ষেত্রে কত ধৈর্য ধরেছেন, তার মতো মুসিবত আর কারো উপরে আসেনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কারো উপরে মুসিবত আসে সে যেন আমার মুসিবত স্মরণ করে, তাহলে কি হবে, নিজের মুসিবতকে হালকা মনে করবে, কারণ আমার মতো মুসিবত কেউ পায়নি। এই এমন বিশাল চরিত্র যার বিশালতায় অতীতে কোন সৃষ্টি পৌঁছতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। তিনি প্রকৃতিগতভাবে কোথাও কাজে অশ্লীল ছিলেন না। কথাবার্তা অনেক সময় বলে মানুষ অশ্লীল বলে, কথা বলছে, কথাটা ভদ্রভাবে বলা যায় আর কথাটা খারাপ ভাবেও বলা যায়। রাখাল বাগালে যে ভাষা, অশিক্ষিত মানুষের যে ভাষা দেখবেন, তাদের ভাষা শুনলে পরে এমনি বোঝা যায় যে লোকটা অভদ্র। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভদ্র মানুষ ছিলেন, তিনি যখন কথা বলতেন মার্জিত কথা বলতেন, অশ্লীল ছিলেন না। আর অশ্লীলতা হচ্ছে যে ভালো কথাটাকে খারাপ ভাবে ব্যবহার করা। যেমন উদাহরণ দিই, স্বামী স্ত্রীর মাঝে মিলন হয়, এই মিলনটাকে নোংরা ভাষাতেও বলা যায়। এখন আপনি প্রশ্ন করলেন, হুজুর আমরা স্বামী স্ত্রী মিলন করি তারপর গোসল ফরজ কি না? আর একজন প্রশ্ন করবে, আমরা স্বামী স্ত্রী, একটা নোংরা ভাষা বলে দিল যে আমরা এই করি, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এই সুন্দর কথাটাকে আপনি অশ্লীল ভাবে বললে, মানে খারাপ নোংরা ভাবে বললে সেটা অশ্লীল হয়ে যায়। তা এইরকম অশ্লীলতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে ছিল না। তিনি ছিলেন কোমল হৃদয়, মন ছিল অত্যন্ত নরম, রূঢ় কঠোর চিত্ত ছিলেন না, তার মাঝে কঠোরতা ছিল না। বাজারে হই হুল্লোড়কারী ছিলেন না। বাজারে হই হুল্লোড়কারী মানে অনেক লোক আছে দেখবেন বাজারে গিয়ে কি করে, মাতিয়ে বেড়ায়, পাড়া মাতিয়ে বেড়ায়। চ্যাংড়া বলি না আমরা, চ্যাংড়া কাদেরকে বলি, ওই যে যারা দেখবেন ক্লাবে মানে কোন খেলাতে জিতলে কিংবা ক্রাম খেলা নিয়ে কিংবা হই হুল্লোড় করে, আর পাশে পাশে কারো বউ বিটি আছে খেয়াল করে না, বা আশেপাশে বাড়ি আছে খেয়াল করে না, তারা না নিজেদের উন্মত্ততায় আছে, যৌবনের উন্মত্ততায় তারা হই হুল্লোড় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে ওটা ছিল না। তিনি ছিলেন দয়াল নবী, আত্মীয়তার বন্ধন বজায় রাখতেন, সত্য কথা বলতেন, অপরের বোঝা বইয়ে দিতেন, মেহমানের খাতির করতেন এবং বিপদগ্রস্তকে সাহায্য করতেন। তিনি ছিলেন রূপে গুণে সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে বড় দাতা এবং সবচেয়ে বড় সাহসী। তিনি ছিলেন বা আদব মানুষ, বেআদব না, তা তিনি ছিলেন বা আদব মানুষ। হাঁচির সময় নিজ মুখে হাত বা কাপড় রেখে নিতেন, দেখছেন এসব আদব, এবং শব্দ হালকা করতেন, হাঁচি একবার গোটা মসজিদ কেঁপে ওঠে, দু একজনের হাঁচি দেয়, হ্যাঁ তারপরে কেউ হাঁচি, বাবা কত কত বড় যেন, হ্যাঁ একদম ক্লাব কি বলো এটাকে, টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত মানুষ, ভাই তুমি মানুষকে দেখাচ্ছ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, মুখে হাত রাখতেন, প্রথমত দমন করতেন, হাই দমন না করতে পারলে শেষকালে মুখে হাত রেখে তিনি হাই তুলতেন। তিনি প্রয়োজনে রাগ করতেন, রাগ করা ভালো না ভালো না, রাগ মানুষের মধ্যে থাকা ভালো না ভালো না, রাগ মানুষের মাঝে থাকা ভালো কিন্তু রাগ করা ভালো না। প্রত্যেক জিনিসের মধ্যে যে আমাদের বদগুণগুলো বলি, এই যে আমাদের বলে স্বররিপু, কাম ক্রোধ লোভ লালসা যা বলা হয়, মদ যা আছে, মাৎসর্য ইত্যাদি, সবারই মাঝে কিছু না কিছু থাকা ভালো, একটা ভালো দিক আছে। এই যে বলে হিংসা, হিংসা থাকা ভালো না ভালো না? হিংসা থাকা ভালো, কখন ভালো? হিংসা কখন থাকা ভালো? যখন আপনি দিনের উপরে হিংসা করবেন, আরে ওই লোকটা এত ভালো আমি কেন হব না, হিংসা করেন, ওই লোকটা এত এত এত দান করছে আমি কেন করব না, আমি শুরু করে দিলাম। হিংসা ঈর্ষা যাকে বলে, আপনার বউ আপনার ছোট ভাইয়ের সঙ্গে নষ্টি ভষ্টি করছে, কোন হিংসা নেই, কোন ঈর্ষা নেই। এখানে যদি আপনি হিংসাটা করেন, ঈর্ষাটা করেন, তাহলে আপনি আপনার বউটাকে বাঁচাতে পারবেন, না হলে দায়ুষ হয়ে যাবেন। তো এখানে দেখেন হিংসা ভালো, তাই না? রাগ ক্রোধ থাকা ভালো, এমনকি কোন কোন ইমাম বলেছেন যে যে যার মধ্যে রাগ বলতেই নেই সে গাধা। রাগ থাকা ভালো, কিন্তু রাগ কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। পানি বেশি ভালো না, আগুন বেশি ভালো না, কন্ট্রোলের বাইরে, নিয়ন্ত্রণের বাইরে কিছুই ভালো না। সুতরাং রাগ থাকা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতেন, দরকারে প্রয়োজনে তিনি রাগ করতেন, এবং রাগ থাকা ভালো। রাগ না থাকলে মানুষকে ভয় করা হয় না, শ্রদ্ধা করা হয় না, এই জন্য প্রয়োজনে রাগ করতেন। আর যখন তিনি রাগ করতেন, তার এই গণ্ডদেশ গাল লাল হয়ে যেত। সাহাবীরা বলছেন যেন মনে হতো ওই যে বেদানার দানাগুলো নিংড়ে দেওয়া হয়েছে, মানে রস জমে যেত, লাল হয়ে যেত, এমন লাল হতো রাগে। তিনি ছিলেন ন্যায়ের কাছে বিনম্র, কিন্তু অন্যায়ের কাছে কঠোর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তিনি ছিলেন নরম মানুষ, ন্যায়ের কাছে নরম, কিন্তু অন্যায়ের কাছে কঠোর। এই হচ্ছে পূর্ণ মানবতার কাজ। সচ্চরিত্রতা একটি ব্যাপক বিষয়, যাতে থাকে সকল সুন্দর আচরণ, ক্ষমাশীলতা, সহনশীলতা, ধৈর্যশীলতা, গম্ভীরতা, নম্রতা, ভদ্রতা, ন্যায়পরায়ণতা, পরার্থপরতা, পরোপকারিতা, সত্যবাদিতা, সুদৃঢ়তা, সৎশীলতা ইত্যাদি ইত্যাদি সব কিছু সদ্গুণ জমা ছিল, একত্রিত ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাঝে। তিনি অঙ্গীকার ও চুক্তি ভঙ্গ করতেন না, তিনি সমাজের মানুষের প্রতি সমানুভূতি ও সহানুভূতি রাখতেন, যথা প্রয়োজনে সাহায্য সহযোগিতা করতেন মানুষকে। তার মাঝে বিষয়াসক্তি ছিল না, বিষয়াসক্তি মানে সম্পদের লোভ, দুনিয়াদারির লোভ ছিল না। দুনিয়া কদিনকার, দুনিয়া তো আমার কোন রকম চলে যাবে, কিন্তু আমি দিনের জন্য কিছু করে যাই। আপনারা শুনবেন বহু ভাই আছেন যাদের অল্প সম্পত্তি, কিন্তু আল্লাহর ওয়াস্তে দিয়ে দিয়েছেন। কি জন্য? যে এখানে মাদ্রাসা হবে, সহিহ আকীদার মাদ্রাসা করব। এমন লোক আছেন যারা করছেন, তো কি জন্য করছেন? যে তাদের মধ্যে সম্পদের লোভ নেই। আপনি দেখবেন অনেক ছেলে যুবক মানুষ বিয়ে করতে চায়, চায় না, শুনেছে পণ নেওয়া হারাম, কিন্তু এমন জায়গা খুঁজে যেখানে বিনা চাইতেই কি পাওয়া যাবে, যৌতুক পাওয়া যাবে, না চাইতেই যৌতুক পাওয়া যাবে, ঠিক সেই জায়গায় খুঁজে। তার মনের ভেতরে কি আছে? বিষয়াসক্তি আছে, লোভ আছে, এই জন্য এমন রাজকন্যা খোঁজে যাতে অর্ধেক রাজত্ব তার সঙ্গে পাওয়া যায়। অথচ না, আমি যৌতুক নেব না, আমি পণ নেব, ঠিক আছে, গরিব মেয়ে, গরিব মানুষের মেয়েকে বিয়ে করো না, তা করবে না, খুঁজবে এমন মেয়ে যাতে করে তার সঙ্গে সম্পত্তি ফারাজ নেবে, ফারাজ, বুঝতে পারছেন? তো এরকম না, তার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যে যে ছয় স্বররূপী মানে কি, ছয়টা শত্রু মানুষের মাঝে, ছয়টা শত্রু আছে। এইটা আপনাদেরকে বারবার স্মরণ করে অনেক সময় ধরি আপনাদেরকে, যে ছয় শত্রু মানুষের মাঝে আছে, সেটা কি কি? এই যে বাংলাতে বলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ছয়টা হচ্ছে মানুষের শত্রু। কাম মানে কি? যৌন খোদা। ক্রোধ মানে রাগ, লোভ মানে তো জানেন লোভী, মোহ মানে ওই যে মায়া মমতা ভালোবাসা, মদ মানে অহংকার, মদ মানে মদ খাওয়া না, মদ মানে অহংকার, আর মাৎসর্য মানে হিংসা। মাৎসর্য মানে বাংলা খুব কঠিন, বলতে গেলে দাঁত ভেঙে যাবে। মাৎসর্য মানে হিংসা, এই ছটা হচ্ছে মানুষের মাঝে শত্রু। কেমন? তেমনি যেমন বললাম যে এই ছটার মধ্যে কিছু কিছু ভালো দিক আছে, সেটা আপনার মধ্যে থাকা দরকার, কিন্তু শত্রু রূপে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই জিনিসগুলো স্থান পায়নি। তার মধ্যে যশ ছিল, প্রখর বুদ্ধিমত্তা ছিল, স্ফূর্তি ছিল, উদারতা ছিল, সভ্যতা ছিল, পরহিতৈষণা ছিল, বিশ্বস্ততা ছিল এবং আন্তরিকতা ছিল। তার এই চরিত্রতা, সচ্চরিত্রতা ও অমায়িক ব্যবহারে মুগ্ধ হয়েই বহু লোক ইসলামে দীক্ষিত হয়েছে। দীনের দায়রা যদি অনুরূপ চরিত্রের অধিকারী হতে পারে তাহলে দীনের প্রতি মানুষ স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবে। বিশেষ করে দীনের দায়ীদের উচিত তাঁর চরিত্রে চরিত্রবান হওয়া। আমরা মানুষকে আহ্বান করি কিন্তু তাঁর চরিত্র গ্রহণ করি না, এই জন্য আমাদের দাওয়াত ফলপ্রসূ হয় না। আমরা আহ্বান করি, মুখে যা বলি আমাদের কাজে তার মিল থাকে না, আর এই জন্য আমাদের দাওয়াত গ্রহণযোগ্য হয় না। অন্তর থেকে যে কথা বলা হয় সে কথা অন্তরে গিয়ে ঘা দেয়, কিন্তু আমরা অন্তর থেকে বলি না, মুখে বলি, মুখে ফোটানি, অন্তরে নেই, এই জন্য অন্তরে গিয়ে আঘাত করতে পারে না, অন্তরে গিয়ে স্থান করতে পারে না, অন্তরে গিয়ে মানে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই যেন আল্লাহ আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করা, পালন করার, মেনে চলার এবং তার চরিত্র নিজেদের মাঝে নিয়ে এসে তাঁর মতো হতে চেষ্টা করার তৌফিক দেন। এবং যে যাকে দুনিয়াতে ভালোবাসে সে তার কেয়ামতে সঙ্গী হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেন আমরা কাল কেয়ামতে তার সঙ্গী হতে পারি। আর শুধু কাউকে ভালোবাসলেই হবে না, ভালোবাসলে পরে তার কথা মেনে চলতে হবে। আগে শুরুতেই বলেছি, আবার শেষেও বলছি, যাকে ভালোবাসা হয় তার চরিত্র মেনে চলতে হয়, তার আদেশ নির্দেশ মেনে চলতে হয়, তাছাড়া ভালোবাসার কোনো মূল্য থাকে না। আই লাভ ইউ বললেই হবে না, বরং তার পরিচয় দিতে হবে, তার প্রমাণ দিতে হবে। দরকারে প্রমাণ না দিলে পরে আপনার ভালোবাসার কোনো মূল্য থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভালোবাসা তৌফিক দেন। কোরআনে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা, রাসূলকে ভালোবাসায় মানেই হচ্ছে আল্লাহকে ভালোবাসা। তো আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তাহলেই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসুন। আল্লাহুম্মা আমিন। কাল জান্নাতে যেন আমরা গিয়ে সেই পুরস্কার লাভ করি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।